মুআজ্জাজ হাজেরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আপনাদের দীর্ঘদিনের দীর্ঘ সময়ের কাঙ্ক্ষিত মেহমান আল কাসিম পরিষদের তুবাগ ইউনিয়নের ঐতিহাসিক আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রধান আকর্ষণ বাতিলের আতঙ্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশ্বকার মুনাজিরে আজম খতিবে জামান আমানুর ইসলাম মৌলিন ফরিদ সাহেব বয়ান পেশ করবেন। আমানুর ইসলাম মৌলিন ফরিদ সাহেবকে আপনার মূল্যবান বয়ান পেশ করার জন্য আল কাসিম পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام صدر شبابتي হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমার ও আমার পর্দানিষেধ মা বোনেরা, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন ইসলাম ধর্মের ভিত্তি পাশটা, কলেমা স্বীকার করা, পাঁচ বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্যবানদের হজ করা, ধনীদের যাকাত দেওয়া, আমার মনে হয় ইসলাম ধর্মের এই পাঁচটা ভিত্তি জানেন না এমন কোন মুসলমান নেই। মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকার কথা, বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো দুই নম্বর ভিত্তিটা কি? নামাজ কায়েম করা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, এর বাংলা অর্থ হল নামাজ কায়েম কর, নামাজ প্রতিষ্ঠা। কিন্তু কিভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, নামাজ প্রতিষ্ঠা হয়, তা আয়াতের তফসির ছাড়া ব্যাখ্যা ছাড়া বুঝে আসার কথা না। তাই মুফাসসিরিন কেরাম আয়াতের তফসিরে লিখেছেন আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়। আকিমুস সালাতের অর্থ হল নামাজ কায়েম কর, কিভাবে করলে নামাজ কায়েম হয়, আল্লাহর বিধান মতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, রাসূলের তরিকা মতে নামাজ পড়লে নামাজ। হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন বান্দার আমল নামার হিসাব হবে, আমলগুলির মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব। আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? হাদিস শরীফে উল্লেখ আছে, যার নামাজের হিসাব ঠিক পাওয়া যাবে তার বাকি সমস্ত আমলের হিসাবও ঠিক হবে। যার নামাজের হিসাব ঠিক পাওয়া যাবে না তার অন্য আমলের হিসাবও ঠিক হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, ইসলাম ধর্মের প্রথম ভিত্তিটা তো নামাজ নয়, প্রথমটা হল কালেমা, দ্বিতীয়টা হল নামাজ। আপনি যে বললেন নামাজ বেহেশতের চাবি, প্রথম ভিত্তিটা বেহেশতের চাবি হল না কেন? কলেমা কেন বেহেশতের চাবি হল না? দুই নম্বরটা কেন বেহেশতের চাবি হল? নামাজ কেন বেহেশতের চাবি হল? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসলে কালেমাই বেহেশতের চাবি, আর নামাজ হল এই চাবির দাঁত। কোন মানুষের যদি তালা খোলার চাবি থাকে দাঁত ভাঙতা, এই চাবি দিয়া যেমন তালা খোলা যায় না। আপনারা কি জানেন দাঁত ভাঙা চাবি দিয়া তালা খোলা যায়? তেমনি ভাবে রাসূল বলেন, কালেমা হল বেহেশতের চাবি আর নামাজ হল এই চাবির দাঁত। সুতরাং যারা কলেমা বিশ্বাস করে নামাজ পড়ে না, এদের কাছে বেহেশতের চাবি আছে, দাঁত নাই। কি আছে কি নাই? দাঁত ভাঙা চাবি দিয়া তালা খোলা যায় না? দাঁত ভাঙা যেতে হবে। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। আপনাদের জানা মতে আমাদের দেশে আমাদের সমাজে এমন নামাজি পাওয়া যাবে কিনা যে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে কুশও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে মানুষকে ঠকায়? তাইলে নামাজ নামাজিকে গুনাহ থেকে বাঁচাইল কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? এই প্রশ্নের জবাব বুঝার জন্য মনে রাখতে হবে, নামাজ যারা পড়ে তাদের মধ্যে পাঁচ রকমের নামাজ আছে। সব নামাজ এক, সব নামাজই একরকম না পাঁচ রকম? পাঁচ রকম। পাঁচ রকম নামাজির পাঁচ রকম নামাজ আছে, পাঁচ রকম নামাজের পাঁচ রকম ফলাফল আছে। আমি একটু খুলে বলার চেষ্টা করি, আপনারা বুঝার চেষ্টা করুন, বুঝলে টের পাবেন আপনাদের কার সিরিয়াল নম্বর কত। টের পাবেন কার সিরিয়াল নম্বর, আপনি কত নম্বর নামাজি, আপনার নামাজটা কেমন, এই নামাজের ফলাফল কি বুঝতে পারবেন। আমরা যারা নামাজ পড়ি আমাদের কি এতটুকু বোঝা দরকার নাই যে আমি যে নামাজটা পড়ি এটা কেমন নামাজ, এই নামাজের ফলটা কেমন বোঝার দরকার নাই? এক রকমের নামাজি আছে এরা মাঝে মধ্যে নামাজ পড়ে আর বাকি সময় পড়ে, কেউ আছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, কেউ আছে জুমার নামাজ পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, কেউ আছে পাঁচ বেলার অন্য নামাজ পড়লেও ফজরের নামাজ সূর্যোদয়ের আগে পড়ে না। এরা রেগুলার নামাজি না ইরেগুলার? ইরে একরকম নামাজ। এই সমস্ত নামাজিদের নামাজের ফলাফল, যেই নামাজটা পড়ল এই নামাজটা না পড়ার গুনাহ থেকে বাঁচল, কিন্তু যেই নামাজগুলি পড়ল না সেইগুলি না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। প্রথম প্রকার নামাজি কেমন, তার নামাজটা কেমন, তার ফলাফলটা কেমন, পরিষ্কার বুঝে আসলো কিনা? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এক বেলার ফরজ নামাজ অলসতাবশত শরীয়ত সম্মত কারণ ছাড়া এক বেলার ফরজ নামাজ পড়ল না, তাকে এক বেলার ফরজ নামাজ না পড়ার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বুঝে থাকলে বলুন, যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, যে নামাজগুলি পড়ল না সেই নামাজগুলি না পড়ার কারণে কি হবে, জাহান্নামে যেতে হবে। দুই নম্বর নামাজি, এরা রেগুলার নামাজি, মাঝে মাঝে নয় নিয়মিতই পড়ে, ফজরের নামাজ ফজরের সময়, দোহরের নামাজ দোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজের কাছে, কিন্তু নামাজ যে পড়ে মনটা তো নামাজে তাকেই না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। রেগুলার নামাজি কিন্তু অমনোযোগী, রেগুলার নামাজি কিন্তু অমনোযোগী, নমাজে মন থাকে না, নমাজে মনটা ধরে রাখার চেষ্টাও করে না। এখানে একটা আনুষঙ্গিক জরুরি কথা মুসলমান হিসাবে আমাদের সকলের জানা থাকা দরকার, সেটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল বিশেষ বাহিনী আছে, এদেরকে কোন বেনামাজির কাছে পাঠায় না। নমাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়, সাধারণ বাহিনী না বিশেষ বাহিনী, বেনামাজির কাছে পাঠায় না নমাজির কাছে পাঠায়, কেন পাঠায়, এবং বিশেষ বাহিনী নমাজির কাছে আসে কি করে? রাসূল বলেন, শয়তানের বিশেষ বাহিনী নমাজিরা যখন নামাজ শুরু করে দেয় সাথে সাথে তাদের কাছে উপস্থিত হয়, সালাম ফিরাবার আগ পর্যন্ত তার মনে সংসারের হাজার কথা স্মরণ করায়, বাড়িঘরের কথা স্মরণ কর, দোকানের কথা স্মরণ কর, চাকরির কথা স্মরণ কর, বিদেশের কথা স্মরণ কর, রুজি রোজগারের কথা স্মরণ কর, হাজার কথা মনের মধ্যে জাগায় দিতে যেন সংসারের ধ্যান ধারণা কল্পনা জল্পনার ভিতর দিয়ে তার নামাজটা শেষ হয়ে যায়। এইভাবে অমনোযোগী হইয়া নামাজ পড়লে এই নামাজি তার নামাজের ফলাফল থেকে বঞ্চিত হয়ে যায়। কত নম্বর নামাজি? দুই নম্বর। এদের নামাজের ফলাফল কেন নামাজে এত উদাসীন হল, এই জন্য এরা আসরের মাঠে আল্লাহর ধমকের শাস্তি ভোগ করতে হবে। আসরের মাঠে আল্লাহর ধমকের শাস্তি ভোগ করতে হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনার 2 বছরের একটা বাচ্চা আর যদি খুব দূর সে তার ধমক পারে, এই ধমকে সে কাঁদবে কিনা? তাহলে ধমকেও শাস্তি আছে, ধমকেও কষ্ট আছে। দুই বছরের বাচ্চার জন্য আপনার ধমকটা যে পরিমাণ কষ্টকর, সমস্ত বান্দাদের জন্য হাসরের মাঠে আল্লাহর ধমকটা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কষ্টকর। এই হইল দুই নম্বর নামাজির দল, এই হইল এদের নামাজ, এই হইল এদের নামাজের ফলাফল। তিন নম্বর নামাজি, এরা নিয়মিত নামাজ পড়ে, এদের মন নামাজে থাকে না, কিন্তু মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করে। বেশ কমাইল, দুই নম্বরই, দুই নম্বরের নামাজি, দুই নম্বর নামাজির মন নামাজে থাকে না, মনটা নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। আর তিন নম্বর নামাজির মনটা নামাজে থাকে না, কিন্তু নামাজে মনটা ধরে রাখার এই চেষ্টা করার নিয়ম কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিব্রিল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, নির্বেদাল এবাদত কোনটা? রাসুল বলেন, নির্বেদাল এবাদত হল এমন ভাবে মনোযোগী হয়ে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি তুমি দুনিয়ার জীবনে আল্লাহকে দেখতে, তাহলে যেমন মনোযোগী হতে, আল্লাহকে না দেখা অবস্থায়ও তেমন মনোযোগী হইয়া এবাদত করলে সেটা হল নির্বেদাল এবাদত। কিন্তু হঠাৎ করে এবাদতে আল্লাহর প্রতি এমন মনোযোগী হওয়া যায় না। প্রথম প্রথম মনোযোগী হওয়ার জন্য একটা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, সেই প্রশিক্ষণটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, ইল্লাম তাকুন তারাহু ইন্নাহু ইয়ারা, তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। এই হাদিসের দ্বারা মুফাসসিরিন কেরাম লেখেন, নামাজি নামাজে দাঁড়াইয়া যখন দেখবে মনটা আমার নামাজে নাই, সংসারে চলে গেছে, বলতে পারেন কে নিয়ে গেছে? ওই শয়তানের বিশেষ বাহিনী। রাসুলের সেই হাদিসের অনুসরণে তুমি ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, মনটা আমার নামাজে ফিরে আসে। আবার যখন দেখবে মন চলে গেছে সংসারে, আবার তুমি ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, মন চলে আসবে না মনে। আবার যখন দেখবে মন চলে গেছে সংসারে, আবার ধ্যান করো, আল্লাহ আমাকে দেখতেছে, মন চলে আসবে না মনে। এই ধ্যান করাটা হইল মনকে নমাজে ধরে রাখার চেষ্টা। ধ্যান করাটা হইল মনকে নমাজে ধরে রাখার চেষ্টা। এইভাবে যারা মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে, এদের ফাঁকে ফাঁকে শয়তান শতবারও যদি সংসারে নিয়ে থাকে মন, হাজারবারও যদি এদের মন শয়তান সংসারে নিয়ে গিয়া থাকে, তবু আল্লাহ এদেরকে মাফ করে দেবেন। জাহান্নামের শাস্তিও বুক করতে হবে না, হাশরের মাঠে আল্লাহর ধমকের শাস্তিও বুক করতে হবে না। যতবারই শয়তান তার মনকে নমাজের বাইরে নিয়ে থাকুক, ধরে রাখার চেষ্টা চালু রাখার কারণে আল্লাহ এদেরকে মাফ করে দেবেন। কত নম্বর নামাজি? তিন নম্বর। এই অভ্যাসটা যখন চালু হয়ে যায়, যতবারই টের পায় মন চলে গেছে নামাজের বাইরে, ততবারই জ্ঞান করে আল্লাহ আমাকে দেখতেছেন, আবার মন চলে আসে নামাজে, এই অভ্যাসটা চালু হয়ে গেলে পরে শয়তানের বিশেষ বাহিনী যখন টের পায় যে তার তো নামাজের কোন ক্ষতি আমি করতে পারলাম না, তার মন যতবারই নামাজের বাইরে নিয়ে গেলাম, সে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখার কারণে আল্লাহ তো তাকে মাফ করে দেবেন। কাজেই তার মনকে নামাজের বাইরে নিয়ে আমার কোন উপকার হইল না, তারে ছেড়ে দাও, যার মনকে একবার নিয়ে সংসারে লাগাইয়া দিলে আর ফিরাইয়া আনার চেষ্টা করে না, তার কাছে যাও। যখন শয়তান আপনার মনকে সংসারে নেওয়ার চেষ্টা ছেড়ে দেবে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নামাজেই আপনি আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারবে। এভাবে যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও কল্পনা তার সংসারে যায় না, নামাজের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণই তার মনটা আল্লাহর জ্ঞানে মগ্ন থাকে, এরা হইল চতুর্থ প্রকার নামাজি। কত নম্বর প্রকার? চতুর্থ প্রকার। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। প্রথম প্রকার নামাজিরে তার নামাজে গুনাহ থেকে বাঁচায়, দ্বিতীয় প্রকার নামাজিরে, তৃতীয় প্রকার নামাজিরে, না চতুর্থ প্রকার নামাজ? হ্যাঁ, চতুর্থ প্রকার নামাজ। যারা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতে পারে, এদের নামাজ এদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। কেমনে বাঁচায়? এটা আপনাদের সকলের বুঝার ব্যাপার। যেই ব্যক্তি আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যানের কারণে তার নামাজটা সংশোধন করতে পারবে। কি বলেন, কোন ধ্যানের কারণে নামাজটা সংশোধন হইল? আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যানের কারণে। যেই ব্যক্তি নিজের নামাজটা সংশোধন করতে পারল, এই ব্যক্তি শহরে গিয়া যখন সুদ খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন ঘুষ খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন মদ খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন গাঞ্জা খাওয়ার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন জিনা ব্যভিচার করার সুযোগ পাবে তখনও স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছে। আর আল্লাহ আমাকে দেখতেছে কথাটা যথাযথভাবে স্মরণ হলে আর কোন গুনার কাজের সাহস থাকবে না। তাহলে কত নম্বর নামাজিকে তার নামাজে সব রকমের গুনার থেকে বাঁচায়? চতুর্থ নম্বর নামাজ। পঞ্চম প্রকার নামাজ, পঞ্চম প্রকার নামাজ হল এমন নামাজ যে নামাজে নামাজি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলে। যে নামাজে নামাজি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা বলে। কি বলে কথাবার্তা বলে? তফসিরের কিতাবে উল্লেখ আছে, নমাজি নমাজে আল্লাহর সাথে কথাবার্তা বলার মাধ্যম হল সুরাতুল ফাতিহা। কোন সুরা? সুরাতুল ফাতিহা। পঞ্চম প্রকার নমাজি নমাজে দাঁড়িয়ে যখন সুরাতুল ফাতিহার প্রথম শব্দটা আলহামদু শব্দটা যখন উচ্চারণ করে, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, উচ্চারণ করা মাত্রই আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, লিবানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন মানিল্লাহ, তোমার আল্লাহকে? আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ জিজ্ঞেস করেন মার রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালককে? আল্লাহর প্রশ্নের জবাবে নামাজি বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রহমানকে? নামাজি বলে আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে? নামাজি বলে মালিক ইয়াউমিদ্দিন, হাশরের দিনের মালিক যিনি তিনি। কে কে কথাবার্তা চলল? আল্লাহ নমাজি। যখন নমাজি বলে হাসরের দিনের মালিক যিনি তিনি, তখন আল্লাহ বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিনের মালিক। তোমার আর আমার সরাসরি কথাবার্তা, তুমি যিনি আর তিনি কইও না, যা কম সরাসরি আমার। এখানের মজাটা বুঝবার লাগি আপনারা, একটা গ্রামারের একটা সূত্র বলতে হয়, এটা বুঝবেন ইনশাল্লাহ সবাই, যে বুঝলে এখানের তফসিরের মজাটা বুঝবেন, আর পাঁচ নম্বর নমাজির নমাজের মজাটাও বুঝবেন। বাংলা ব্যাকরণ এর পরিভাষা, যে কথা বলে তারে কয় উত্তম পুরুষ, যার সাথে কথা বলে তাকে বাংলা ব্যাকরণে কয় মধ্যম পুরুষ, যার ব্যাপারে কথা বলে তারে বাংলা ব্যাকরণের পরিভাষায় বলে নাম পুরুষ বা প্রথম পুরুষ। আরবি ব্যাকরণ মতে যে কথা বলে তার নাম মুতাকাল্লিম, যার সাথে কথা বলে তার নাম মুখাতব, যার ব্যাপারে কথা বলে তার নাম গাই। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তাকে বলে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তার নাম সেকেন্ড পার্সন, যার ব্যাপারে কথা বলে তিনি থার্ড পার্সন। না বুঝতে অসুবিধা হবে, বুঝে থাকলে বলুন তো। ইংলিশ গ্রামার মতে যে কথা বলে তার নাম কি? যার সাথে কথা বলে তিনি সেকেন্ড পার্সন, যার ব্যাপারে কথা বলে তিনি থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, তিনি থার্ড পার্সন। এটা স্মরণ রাখেন, পাঁচ নম্বর নমাজির নমাজটা আবার বোঝার চেষ্টা করেন। পাঁচ নম্বর নমাজি নমাজে দাঁড়িয়ে যখন সুরাতুল ফাতেহা পড়তে গিয়া বলে আলহামদু, সমস্ত প্রশংসা, সাথে সাথে আল্লাহ জিজ্ঞেস করেন কার জন্য, বলে আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কে, বলে রব্বুল আলামিন যিনি, তিনি। এবার আপনারা বলুন তিনি কোন পার্সন? আল্লাহ বলেন রব্বুল আলামিন কে, মুসল্লি বলে রহমান যিনি, তিনি আবারও থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহমান কে, বলে রহিম যিনি, তিনি আবারও থার্ড পার্সন। আল্লাহ জিজ্ঞাসা করেন রহিম কে, বলে হাশরের দিনের মালিক যিনি, তিনি আবারও থার্ড পার্সন। এইবার আল্লাহ বলেন তুমি আর আমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এখানে কোন থার্ড পার্সন নাই। তিনি কইও না, যা কো আমারে কো। ওই তখন মুসল্লি পার্সন চেঞ্জ করে কইরা কয় ইয়াকা নাবুদু, একমাত্র তোমারই বন্দেগী করি। এখন তিনি না তুমি, হ্যাঁ এখন তিনি নাই আর, এখন তুমি। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ জিজ্ঞাসা করেন কি সাহায্য চাও, বলে ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। আল্লাহ বলেন কোন পথ, বলে আস-সিরাতাল মুস্তাকিম, যে পথে জীবন যাপন করলে সুদা জান্নাতে পৌঁছা যায়। আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আব্দি, ওরে বান্দা তুই যা চাইলে আমি তোরে দান করে দিব। কত নম্বর নমাজি? এই হইল তার নমাজ, এই হইল তার নমাজের ফলাফল। নমাজের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হয়, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ, এর মজা কত। জান্নাতিরা জান্নাতে যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত ভোগ করার মধ্যে যে মজা, আল্লাহর এক মুহূর্তের সাক্ষাতের মধ্যে তার চেয়ে তুলনাহীন বেশি মজা। এই জন্য হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ দাফন করা মাত্রই জীবিত হয়ে যাবে, একজন নবীও দাফন করার পরে মৃত থাকেন না। কি বললেন আল্লাহ রাসূল, কি বলেছেন? নবী রাসূলগণ দাফন করার পরে মৃত থাকেন না, জীবিত হয়, জীবিত হয়। নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত হয়ে যায়, জীবিত হয়ে রাসূল বলেন ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, কোথায় থাকেন? রাসূল বলেন ভিতরে থাকেন। রাসূলের প্রেমে পাগল কিছু মানুষে কয় আমাদের অনুষ্ঠানে বের হয়ে আসেন, রাসূল বলেন ভিতরে থাকেন, তুমি বলো বের হয়ে আসেন, তোমার কথা মানব না রাসূলের কথা মানব। সুতরাং যারা বলে বের হয়ে আসেন, এরা রাসূল যা বলেছিলেন তাই বলে না রাসূলের বিরুদ্ধে বলে? রাসূলের বিরুদ্ধে বললেই কি আসে কে রাসূল হন? পরিষ্কার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দুইজন নবীর কথা নয়, সমস্ত নবীগণের কথা, সমস্ত নবীগণের বিশেষণ বর্ণনা করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সমস্ত নবীগণকে দাফন করা মাত্রই জীবিত হয়ে যান, জীবিত হওয়ার পর থেকে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। যে বলে বের হয়ে আসেন সে রাসূলের বিরুদ্ধে কথা বলে। এখানে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে রাসূল বলেছেন ভিতরে থাকেন, যে বলে বের হয়ে আসেন সে রাসূলের বিরুদ্ধে কথা বলে, এর প্রেক্ষিতে একটা প্রশ্ন দেখতে পারে। প্রশ্নটা হল, দারুল উলুম দেওবন মাদ্রাসা উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা 1866 সনে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কয়েকজন অনুসঙ্গী নিয়া যখন দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে, অনুসঙ্গীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এই বলে আল্লাহ রসুল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিলেন, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসার ঘর নির্মাণ করা ইতিহাসে লেখা আছে। কোথায় লেখা আছে? ইতিহাসে লেখা আছে। এখন রাসূল বলেছেন দাফনের পরে সমস্ত নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন, দেওবন্দের জমিনে দাগ দেওয়ার জন্য যদি নবী এসে থাকেন রওজা শরীফের ভিতরে রইলেন কোথাও? প্রশ্ন বুঝলেন না বুঝেননি? রাসূল রওজা শরীফ থেকে বের হয়ে এসেছিলেন না স্বপ্ন যুগে রেখা টেনে দিয়েছিলেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশে একজন লোক বসবাস করে, তার বাবা তাকে আমেরিকা, বাবা তাকে কো আমেরিকা, স্বপ্নে দেখে তার বাবারে সিলেটের হোটেলে বসাইয়া মিষ্টি খাওয়াইতেছে, অসম্ভব, এরকম স্বপ্ন দেখা অসম্ভব। আমেরিকা তার বাবা তাকে স্বপ্নে যে দেখলো সিলেটের হোটেলে বসাইয়া বাবারে মিষ্টি খাওয়ায়, আসলো কিভাবে? এই প্রশ্ন যে করে এর মতো বুকারাম জগতে আর কেউ হতে পারে না, স্বপ্নে দেখারে দেখার জন্য আসতে হয় না, স্বপ্নে দেখার জন্য আসতে হয় না। রাসূল দেওবন্দে এসেছিলেন না মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেছিলেন? স্বপ্নের কথা রে বাস্তবের সাথে কি আসলো? ইতিহাসে লেখা স্বপ্নের কথা সেই যে মানে এতে বাস্তব কথা, এইগুলি কি অপব্যাখ্যা নয়? অপব্যাখ্যা, বদ নিয়ত থাকলেই মানুষ অপব্যাখ্যার আশ্রয়ে যায়, সৎ নিয়ত থাকলে অপব্যাখ্যার আশ্রয়ে যায় না। বাকি রইল আরেক প্রশ্ন, যে হ্যাঁ স্বপ্নে যদি কেউ দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে এসেছেন, তিনি রোজা শরীফ থেকে বের হয়ে আসেননি, স্বপ্নের জগৎটাই আলাদা দেখা যাইতে পারে। কিন্তু এখানে তো উল্লেখ আছে এই কথাও যে গুমবাঙ্গার পরে বাস্তবেও রাসুলের লাঠি মুবারকের টানা দাগ মাটিতে পাওয়া গেল। এই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হল। স্বপ্নের কথা না হয় বাদই দিলাম, বাস্তবেও জমিনে দাগ পাওয়া গেল যে এই কথাটাও ইতিহাসে আছে কি নাই? তাইলে স্বপ্নে যেন দেখলাম রসুল না আই আসলেন, বাস্তবে কেমনে দাগ পাওয়া গেল? প্রশ্ন তো আবার বাকি রইল। এই প্রশ্নের জবাব বুঝার জন্য স্মরণ রাখুন হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দুই টুকরা হয়ে গেছে। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? বলুন, নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুই টুকরা হয়েছিল কিনা? চন্দ্রে গিয়া দুই টুকরা করেছিলেন না জমিনে দাঁড়াইয়া? যে নবী জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই নবী রওজা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাজেই রসুল দেওবন্দেও আসেননি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতেও আসেন না। আপনারা যে অনুষ্ঠানে বসা আছেন এই অনুষ্ঠানে যদি নবী আসেন, এরপরও যদি তারা চেয়ারে বসা থাকেন আমরা চেয়ারে বসা থাকি, এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদব জগতে আর কে হতে পারে? একদিকে কয় নবী আসেন আর একদিকে চেয়ারে বসা থাকে, বলুন? নবী যদি আসেন তুমি তোমার মতো বেয়াদব চেয়ারে বসা কেন? আর চেয়ারেই যদি বসা নবী আসেন বলো কেন? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুগুরা হাফেদান আবাসন, মিথ্যাবাদীদের স্মরণ থাকে না, মিথ্যাবাদীদের স্মরণ থাকে না, এই কারণে আগের কথায় আর পরের কথায় খাপ খায় না, মিথ্যাবাদীদের স্মরণ থাকে না, এই জন্য আগের কথায় আর পরের কথায় জুড়াল হয় না, আগের কথায় আর পরের কথায় জুড়াল হয় না। বলেন, নবীর সামনে চেয়ারে বসেছিলেন কোন সাহাবি? নবীর সামনে যে চেয়ারে বসতে পারে তার মতো বেয়াদব আরো কেউ হইতে পারে? সুতরাং একদিকটা বলে নবী আসেন আর একদিকটা নিজেই চেয়ারে বসা থাকে, দুই কথায় জুড়াল হয় না, কেন? মিথ্যাবাদী। তাইলে সত্য কথা কি? সত্য কথা আল্লাহর রাসূল বলে গিয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জীবিত হইয়া যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। আরেক ব্যাপার, নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে থেকে করেন কি? আরেক প্রশ্ন রইলে না, করেন কি? এক হাদিসে রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। বলুন, রাসূলের হাদিস বুঝে থাকলে নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় করেন কি? নামাজ পড়েন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নামাজ না পড়লে গুনাহ হয় না? নামাজ না পড়লে গুনাহও হয় না, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহও নাই সওয়াব, কেমন কাজটা কেন করে? যেই কাজে কোন সওয়াব নাই এই কাজটা সমস্ত নবীগণ রওজা শরীফের ভিতরে কেন করে? প্রশ্নটা বুঝলেন কিনা? বলুন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নামাজ পড়লে সওয়াব হয়? সওয়াব হয় না। না পড়লে গুনাহ হয়? নামাজ না পড়লে গুনাহ হয় না, নামাজ পড়লে কোনো সওয়াব হয় না, যেই নামাজ পড়লে কোনো সওয়াব হয় না এমন নামাজ নবীগণ রওজা শরীফের ভিতরে কেন পড়ে? এই প্রশ্নের একমাত্র জবাব আল্লাহর সাক্ষাতে কথাবার্তা বলার মজা উপভোগ করার জন্য। দেখেন আগের কথা এরপরের কথা মিলেছে। পাঁচ নম্বর নমাজি কারা, যারা নমাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলে। এদের নমাজের ফলাফল, যারা নমাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলে এদের নমাজের ফলাফল জগতের আর কোন কিছুর মধ্যে তারা এত মজা পায় না নমাজের মধ্যে। নমাজের মধ্যে যত মজা পায় বলতে পারেন কোন কারণে? আল্লাহর সাক্ষাতে কথাবার্তা বলার কারণে। আল্লাহর সাক্ষাতের মজা কত? জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মজা যত, আল্লাহর সাক্ষাতের মজা তারও চেয়ে বেশি। এবার বলুন তো, নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ নাই, সওয়াব নাই, নামাজ কেন পড়েন? আল্লাহর সাক্ষাতের মজা উপভোগের জন্য। আল্লাহর সাক্ষাতের মজা উপভোগের জন্য। এই জন্য এই নামাজের নাম হল সালাতুল আম্বিয়া। কথা বুঝলেন? এই নামাজের নাম হল সালাতুল আম্বিয়া। আর চার নম্বর নামাজ, যে নামাজে তার নামাজিরে সব রকমের গুনাহ থেকে ফিরায়, এই নামাজের নাম হইল সালাতুল আউলিয়া। সালাতুল আউলিয়া। আর তিন নম্বর নামাজ, যে নামাজ তার নামাজিরে সব রকমের গুনাহ থেকে ফিরায় না, তবে ফাঁকে ফাঁকে যে মন চলে গেল নামাজের বাইরে, এই জন্য আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এদের নাম, এদের নামাজের নাম সলাতুল মাগফুরিন, ক্ষমা প্রাপ্তদের নামাজ। এদের নামাজ ক্ষমা প্রাপ্তদের নামাজ। দুই নম্বর নামাজি, যারা নামাজ পড়ে নামাজে মন যে থাকে না, দুইরা রাখার চেষ্টাও করে না, এরার নাম সলাতুল গাফিলিন, অমনোযোগীদের নামাজ। এদের নাম, এদের নামাজের নাম সলাতুল গাফিলিন, অমনোযোগীদের নামাজ। কথা বুঝলেন কি? আর প্রথম প্রকার নামাজি, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, এদের নামাজের নাম অনিয়মিত নামাজ। কি নামাজ? প্রথম প্রকার নামাজির নামাজের নাম অনিয়মিত নামাজ। দ্বিতীয় প্রকার নামাজিদের নামাজের নাম অমনোযোগী নামাজ। তৃতীয় প্রকার নামাজিদের নামাজের নাম ক্ষমাপ্রাপ্তদের নামাজ। চতুর্থ প্রকার নমাজিদের নমাজের নাম সলাতুল আউলিয়া। পঞ্চম প্রকার নমাজিদের নমাজের নাম সলাতুল আম্বিয়া। কথা বুঝলেন কিনা? নমাজ সম্পর্কে আজকে আপনাদেরকে সামান্য একটু আলোচনা এই জন্য শুনাইলাম, আমি এখানে আসার পরে জানতে পারলাম আপনারা এই পুলের পাশে একটা নমাজের ঘর বানাইছেন। কিসের ঘর? নমাজের ঘরের নাম ইসলামী পরিভাষায় মসজিদ। ইসলামী পরিভাষায় নমাজের ঘরের নাম মসজিদ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানায়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের ঘর বানাইয়া রাখে। তাহলে মসজিদ বানানির উদ্যোগটা অবশ্যই আপনাদের এমন একটা কাজ, মসজিদ সব মুসলমানের জন্য দরকার না কিছু মুসলমানের জন্য? সমস্ত মুসলমান পুরুষের জন্য মসজিদের দরকার। হ্যাঁ হ্যাঁ, নারীদের সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, খাইরু মাসাজিদিন নিসাএ কারু বিউতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ হল তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কুনা। আর পুরুষরা মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আল্লাহর রাসূল বলেছেন নারীরা ঘরের কুনায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হল, নারী যদি পুরুষের ঘর সামলাইত না, নারী যদি পুরুষের শিশু দেখাশোনা করত না, লালন পালন করত না, গড় ফেলে, সামান ফেলে, রান্না বাড়া ফেলে, কুলের শিশু ফেলে, পুরুষ কোনদিন মসজিদের জমাতে শরিক হতে পারত না। পুরুষ মসজিদের জমাতে শুরু হওয়ার সুযোগ পায় নারীর কারণে, নারী তার গড় সামলায়, এই জন্য পুরুষ মসজিদে যাওয়ার সুযোগ পায়। এই জন্য রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে শরিক হলে যেই সওয়াব, নারী তার ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই ফল। বুঝে থাকলে বলুন, আপনারা যে মসজিদ নির্মাণ করতেছেন এটা নারীদের জন্য না পুরুষের জন্য? নারীরা কোথায় নামাজ পড়বে? ঘরে, জমাতে না একা? একা নামাজ পড়ি আপনাদের মসজিদের জমাতের সমান সব, মসজিদের জমাতের সমান সব। আমার কথা বলি বুঝে থাকলে বলুন তো, এবার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা যারা নামাজ পড়েন না, সবাই বেনামাজি? অবশ্যই না, আমার বিশ্বাস এখানে সবাই বেনামাজি না, বরং আমার বিশ্বাস দুই চারজন বাদ গেলে দেখতে পারে, তা না হইলে আমরা সকলেই নামাজ। আপনারা যারা যারা নামাজি, কে কত নম্বর নামাজি মনে মনে টের পাইতে পারেন? হ্যাঁ, আমি আগেই বলছি, পাঁচ প্রকার নামাজের বিবরণ শুনলে, পাঁচ প্রকার নামাজের বিবরণ শুনলে, পাঁচ প্রকার নামাজের ফলাফল শুনলে প্রত্যেকে মনে মনে টের পাবেন আপনার সিরিয়াল নম্বর কত। যদি কেউ টের পেয়ে থাকেন যে আমি তো অনিয়মিত নামাজি, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে? যদি কেউ টের পেয়ে থাকেন আমি তো অমনোযোগী নামাজি, আল্লাহর ধমক থেকে রক্ষা পাওয়া যাবে? অবশ্যই না। তাহলে জাহান্নামের শাস্তি থেকে কোন নামাজের দ্বারা রক্ষা পাওয়া যায়? আল্লাহর ধমক থেকে কোন নামাজের দ্বারা রক্ষা পাওয়া যায়? যেই নামাজে মনটা না থাকলেও মনটা ধরে রাখার চেষ্টা চালু রাখা যায়, এই ব্যক্তিকে আল্লাহ হাশরের বিচারে মাফ করে দেবে। আমরা যদি পাঁচ নম্বর নামাজি নাও হতে পারি, আমরা যদি চার নম্বর নামাজি নাও হতে পারি, অন্তত তিন নম্বর নামাজি যাদেরকে আল্লাহ মাফ করে দেবেন, অন্তত এই রকম নামাজি হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে। يا الله এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইল আমাদেরকে বুঝার এবং আমল করার পালন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই সম্মেলনের শিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করেন, সমস্ত মুমিন মুসলমান মুদ্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ নব প্রতিষ্ঠিত মসজিদ খানাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ মসজিদের সমস্ত জরুরিয়াত পুরা করে দেন। ইয়া আল্লাহ এই মসজিদকে হেদায়েতের মরকজ বানাইয়া দেন। ইয়া আল্লাহ এই মসজিদকে এর সমস্ত মুসল্লিদের নাজাতের জরিয়া বানাইয়া দেন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ আমার দুই পাশে দুই বুজুর্গ ভূত বাসা আছেন, ইয়া আল্লাহ একজন আমেরিকা প্রবাসী একজন লন্ডন প্রবাসী, ইয়া আল্লাহ তারা ইহুদি নাসারাদের দেশে, ইয়া আল্লাহ আপনার নবীর দীন কায়েমের জন্য জীবন সাধনা চালাইয়া যাইতেছেন, ইয়া আল্লাহ তাদের জীবন সাধনাকে কবুল আর মঞ্জুর করেন, তাদের সঙ্গী সাথীদের সাধনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যত মুমিন মুসলমান অলিয়া উলিয়া উলামায়ে কেরাম বুজুর্গানে দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ যারা যারা অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন সবাইকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করে দেন। ইয়া আল্লাহ সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ সমস্ত চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দেন, সমস্ত পেরেশানদের পেরেশানি দূর করে দেন, সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দেন। ইয়া আল্লাহ সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين।